পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান, পৃষ্ঠা 65, চ্যাপ্টার 5, রাষ্ট্রীয় ভূখণ্ড, স্টেট টেরিটরি। রাষ্ট্র ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে আন্তর্জাতিক আইন। রাষ্ট্র ধারণা আবার অন্যদিকে সার্বভৌমত্ব ধারণারও ভিত্তি হিসেবে কাজ করে, কিন্তু সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অধিকার, কর্তব্য ইত্যাদি সকল ধারণাই ভূখণ্ড নামক বাস্তবতার উপর ভিত্তি করে টিকে থাকে। মন্টিভিডিও কনভেনশন 1933-এর অনুচ্ছেদ 1 অনুসারে ভূখণ্ড ব্যতীত কোনো আইনগত সত্তাই রাষ্ট্র নাই। আর্টিকেল 1 অফ দ্য মোট ভিডিও রয়েছে এমএনটিই VIDEO Convention 1933. A defined territory is one of the most important components of a state to be the subject of international law. প্যারা সম্ভবত ভূখণ্ডের ধারণা আন্তর্জাতিক আইনের একটি মৌলিক ধারণা হিসেবে প্রতিষ্ঠিত। প্রফেসর কেলসনের মতে, দ্য টেরিটরি অফ দ্য স্টেট ইজ এ স্পেস উইদিন উইচ অ্যাক্টস অফ দ্য স্টেট অ্যান্ড স্পেশালি ইটস কোয়ারসিভ অ্যাক্টস আর অ্যালাউড বাই জেনারেল ইন্টারন্যাশনাল ল। অর্থাৎ রাষ্ট্রীয় ভূখণ্ড বলতে সেই আঞ্চলিক সীমানাকে বোঝায় যে অঞ্চলের মধ্যে রাষ্ট্রের কার্যক্রম, বিশেষত শাসন কার্যক্রম, আন্তর্জাতিক আইন অনুসারে অনুমোদিত। প্যারা আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে চার ধরনের ভূখণ্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ক রাষ্ট্রীয় ভূখণ্ড, স্টেট টেরিটরিজ। খ ম্যান্ডেট এবং ট্রাস্ট ভূখণ্ড, ম্যান্ডেট অ্যান্ড ট্রাস্ট টেরিটরিজ। গ রেস নুলিয়াস কিংবা আন্তর্জাতিক ভূখণ্ড, RES স্পেস NULLIUS। ঘ রেস কমিউনিস, RES স্পেস COMUNIS, অর টেরিটরি আন্ডার মিক্সড রেজিম, যেমন উন্মুক্ত সমুদ্র ইত্যাদি। এখানে ভূখণ্ড শব্দটি ব্যাখ্যা করা প্রয়োজন। ভূখণ্ড কেবল ভূপৃষ্ঠ, টেরা ফার্মা, TERRAFERMA বোঝায়, তা নয়, বরং এক কথায় ভূখণ্ড বলতে বোঝায় ক রাষ্ট্রীয় সীমানা, মধ্যবর্তী স্থলভাগ, খ অভ্যন্তরীণ জলভূমি যেমন খাল, বিল, নদী, বন্দর এবং পোতাশ্রয়, গ রাষ্ট্রীয় জলভাগ, মেরিটাইম বেল্ট, সমুদ্র সীমা, ঘ রাষ্ট্রীয় ভূ ও জলভাগের উপর স্থিত আকাশভাগ, এয়ার স্পেস, ও ভূ অভ্যন্তর রাষ্ট্রীয় ও ভূ জলভাগের ভূ অভ্যন্তর রাষ্ট্রীয় ভূ ও জলভাগের নিম্নস্থিত ভূভাগ। প্যারা মূলত ভূখণ্ডের উপস্থিতি রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান। এখানে রাষ্ট্রীয় আইন কার্যকরী হয়, রাষ্ট্রীয় ভূখণ্ডের উপর থাকে রাষ্ট্রের কর্তৃত্ব, সর্বোচ্চ কর্তৃত্ব। এই অঞ্চলের মধ্যেই রাষ্ট্র পূর্ণ সার্বভৌম ক্ষমতার চর্চা করতে পারে। এই অর্থে আবার বলা যায়, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে রাষ্ট্রীয় ভূখণ্ডের অপরিহার্যতা। ভূখণ্ডের সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত হয়েছে জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 2-এর 4 ও 2-এর 7-এ। এই ধারণা আধুনিক আন্তর্জাতিক আইনে ব্যাপক স্বীকৃত। ভূখণ্ডগত রাষ্ট্রীয় সার্বভৌমত্বের দুটো দিক বর্তমান। ক ইম্পেরিয়াম, IMPERIUM, সুনির্দিষ্ট ভূখণ্ডের উপর রাষ্ট্রের সর্বোচ্চ সার্বভৌমত্ব। খ ডোমিনিয়াম, DOMINIUM, সুনির্দিষ্ট ভূখণ্ডে অবস্থিত প্রত্যেক ব্যক্তি, প্রতিষ্ঠান, ঘটনার উপর রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্তৃত্ব। প্যারা ভূখণ্ডগত সার্বভৌমত্বের আবার ইতিবাচক ও নেতিবাচক দুটো বৈশিষ্ট্য আছে। ইতিবাচক বৈশিষ্ট্য, পজিটিভ অ্যাসপেক্ট অব টেরিটোরিয়াল সভরেনটি, নিজস্ব ভূখণ্ডগত ব্যাপারে অলঙ্ঘনীয় সার্বভৌমত্ব ও একক কর্তৃত্বের অধিকারী। প্যারা নেতিবাচক বৈশিষ্ট্য, নেতিবাচক বৈশিষ্ট্য, নেগেটিভ অ্যাসপেক্ট অব টেরিটোরিয়াল সভরেনটি, অন্য রাষ্ট্রের এইরূপ অধিকারগুলো মান্য করার দায়িত্ব। জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 2-এর 4 ও 2-এর 4-এ বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে। এতে বলা আছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সকল সদস্য আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিংবা অন্য কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগের ভীতি প্রদর্শন থেকে ডট ডট ডট ডট ডট নিবৃত থাকবে। প্যারা, রাষ্ট্রের ধরন সতত পরিবর্তনশীল। সুনির্দিষ্ট রাষ্ট্রীয় ভূখণ্ড ও যে সব সময় একই থাকবে এমনও নয়। রাষ্ট্রীয় ভূখণ্ডের সংকোচন সম্প্রসারণ ঘটতে পারে। আন্তর্জাতিক আইন নির্দিষ্ট ভূখণ্ডের ওপর কর্তৃত্বের পরিবর্তন সার্বভৌমত্বের পরিবর্তন ঘটাতে পারে। পরিবর্তন ঘটাতে পারে ভূখণ্ডে বসবাসকারী জনগণের জাতীয়তার। আন্তর্জাতিক আইন ভূখণ্ড অর্জন কিংবা বিলোপ এর ফলে সার্বভৌমত্বের পরিবর্তন ও এ সম্পর্কিত বিভিন্ন ফলাফল নিয়ে আলোচনা করে। এদের জটিল পারস্পরিক সম্পর্ক বোঝার জন্য প্রথমত ভূখণ্ড অর্জন ও বিলোপের প্রচলিত বা ঐতিহ্যিক পন্থাগুলো সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। রাষ্ট্রীয় সীমানা অর্জনের পদ্ধতি সাধারণত ঐতিহ্যগতভাবে 5টি ভিন্ন পন্থা রাষ্ট্রীয় ভূখণ্ড অর্জিত হতে পারে। হত 1 দখল অকুপেশন, 2 বিজিত ভূমি বা সংযোজিত ভূমি কনকোয়েস্ট অর অ্যানেক্সেশন, 3 প্রেসক্রিপশন বা দীর্ঘ দখলের ভিত্তিতে সৃষ্ট অধিকার প্রেসক্রিপশন প্রেসক্রিপশন কিন্তু বাংলায় লিখছে প্রেসক্রিপশন, 4 পরিবৃদ্ধি অ্যাক্রিশন ACRETION, 5 সমর্পণ বা বিনিময় সিশন অর এক্সচেঞ্জ CEWSIN, এবং এবং কি এবং এরপরে আর কিছু নাই। এবার দেখো অকুপেশনের বিবরণ। রাষ্ট্রীয় ভূখণ্ড অর্জনের ক্ষেত্রে দখল একটি মৌলিক পন্থা। দখল পন্থায় ও রাষ্ট্র অধিকারবিহীন ভূখণ্ডে টেরা নুলিয়াস সার্বভৌমত্ব অর্জন করে, অর্থাৎ যে ভূখণ্ডে অন্য কোনো রাষ্ট্র সার্বভৌমত্বের দাবিদার নয় তেমন ভূখণ্ড দখলের মাধ্যমে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। এমন ভূখণ্ড হতে পারে সমুদ্র, উন্মুক্ত সমুদ্রের নবগঠিত কোনো দ্বীপ, কিংবা এমন ভূমি যা পূর্বে কোনো রাষ্ট্রের অধীন ছিল না, কিংবা থাকলেও কিংবা থাকলেও পূর্ব রাষ্ট্র কর্তৃক সে অধিকার ত্যাগ করা হয়েছে। প্যারা, বিগত শতাব্দীতে এই পন্থাটি স্বীকৃত ছিল। দখলের মাধ্যমে ভূখণ্ড অর্জন ছিল গত শতাব্দীতে বৈধ, কিন্তু একটি নীতি সাধারণ নীতি সবসময় ছিল যে দখলকৃত ভূমিটি যেন অন্য কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের অধীন না হয়। অন্য রাষ্ট্রের ভূমি দখল পূর্ব হতেই অবৈধ বলে বিবেচনা করা হতো। এই সাধারণ নীতিটি ছাড়াও দখল বৈধ বলে বিবেচিত হবার জন্য আরও কিছু শর্ত পূরণ করতে হতো, যেমন 1 সত্ত্ব অর্জনের উদ্দেশ্যে দখল সাধিত হতে হবে, 2 উদ্দেশ্যের ঘোষণা কিংবা প্রকাশ দখল অধিকার অর্জনের জন্য অপরিহার্য। প্যারা, কেবল ভূখণ্ড দখল করলে চলবে না, বরং দখল এমন হতে হবে যেন দখলকৃত ভূমিতে দখলকারী রাষ্ট্র পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এবং দাবিকৃত সার্বভৌমত্বের প্রতিষ্ঠার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সার্বভৌমত্ব প্রদর্শন হলো কোনো না কোনো কার্য করতে হবে। কেবল দখলে যে যথেষ্ট নয় এ নীতিটি ধার্য হয়েছিল আইল্যান্ড অব পালমাস সালিসি মামলায় 1928 মামলা আইল্যান্ড অফ পালমাস PALMAS কেজ আইল্যান্ড অফ পালমাস সালিসি মামলা নেদারল্যান্ডস ভার্সাস US 1928। প্রশান্ত মহাসাগর অবস্থিত পালমাস ফিলিপাইনের উপকূলবর্তী একটি ছোট্ট দ্বীপ। দ্বীপটি সর্বপ্রথম আবিষ্কার করে স্পেন, কিন্তু সপ্তদশ শতাব্দীতে ডেনমার্ক পালমাস দ্বীপাঞ্চলের রাজকুমারদের সাথে সমঝোতায় উপনীত হয়। 1677 সাল পর্যন্ত ডাচ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে এবং অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকে ডাচ সার্বভৌমত্ব অপরিত দ্বীপটির ওপর বজায় ছিল। ১৮৯৮ সালে স্পেন যুক্তরাষ্ট্রের কাছে দ্বীপটি চুক্তি মারফত হস্তান্তর করে, কিন্তু যুক্তরাষ্ট্র কখনই এর উপর কার্যকরভাবে সার্বভৌমত্ব চেষ্টা করেনি। 1906 সালে যখন আমেরিকান জেনারেল দ্বীপটিতে যান, তখন তিনি দেখেন দ্বীপটিতে নেদারল্যান্ডের পতাকা উঠছে, এমনকি সেখানে ডাচ অফিসও প্রতিষ্ঠিত আছে। প্যারা, বিষয়টি নিয়ে নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ কূটনৈতিক বিভেদের সৃষ্টি হয়। অতঃপর উভয় দেশ বিষয়টি বিবেচনার জন্য 1925 সালে সালিসিতে উপস্থাপনে সম্মত হয়, যেখানে মিস্টার ম্যাক্স হুবার আর্বিট্রেটর নিযুক্ত হন। প্যারা, ম্যাক্স হুবারের সিদ্ধান্ত মতে দ্বীপটি নেদারল্যান্ডের বলে ধার্য হয়। তিনি তার সিদ্ধান্তের পেছনে যুক্তি দেন যে যদিও দ্বীপটির উপর মূলত স্পেন এর স্বত্ব ছিল, কিন্তু ডাচ সরকার এর দীর্ঘ 200 বছর এর অধিক কাল যাবৎ দ্বীপটির উপর সার্বভৌমত্ব চর্চার ফলে দ্বীপটির উপর ডাচ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় এবং স্পেন এর স্বত্ব বিলোপ হয়। অতপর যে সত্য স্পেন এর নেই তা সে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে অক্ষম, এমনকি চুক্তির 8 বছর পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো সার্বভৌমত্ব প্রদর্শন করেনি। অন্যদিকে নেদারল্যান্ডের দখল সুস্পষ্ট ও সর্বজন বিদিত তা ছিল, তাই দ্বীপটিতে নেদারল্যান্ডের সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়া হয় তারা। অতএব দখল কার্যকরী দখল হতে হলে তা হতে হবে নিরবচ্ছিন্ন। নিরবচ্ছিন্ন সুস্পষ্ট ও সর্বজন বিদিত এবং দখলকৃত অঞ্চলে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব বহালের প্রামাণিক তথ্যাদি থাকাও জরুরি। প্যারা, দখল সংক্রান্ত মামলা সমূহ তাই দখল সত্ত্ব সংক্রান্ত মামলায় রূপ লাভ করতে পারে এবং উল্টোটাও হতে পারে। অর্থাৎ বিভিন্ন দাবি ও পাল্টা দাবি মীমাংসা করতে গিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সমূহ প্রায়শ কোনো নির্দিষ্ট অর্জনী পন্থার কথা না বলে সে রাষ্ট্রের পক্ষেই সিদ্ধান্ত দেন যে রাষ্ট্র বিরোধপূর্ণ অঞ্চলের ওপর বেশি কার্যকর দখল প্রমাণ করতে সক্ষম। এই প্রসঙ্গে স্টার্ন গ্রিনল্যান্ড মামলায় নরওয়ের বিপক্ষে এবং ডেনমার্কের পক্ষে প্রদত্ত রায়টি উল্লেখযোগ্য। মামলা ইস্টার্ন গ্রিনল্যান্ড কেস, ইস্টার্ন গ্রিনল্যান্ড মামলা, ডেনমার্ক ভার্সাস নরওয়ে, PCIJ 1933। প্যারা, 1721 সাল থেকে গ্রিনল্যান্ডে ডেনমার্কে এর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত ছিল। বিরোধের সূচনা হয় মূলত 1931 সালে 10 জুলাই থেকে, যখন নরওয়ে রয়্যাল প্রক্লামেশন এর মাধ্যমে গ্রিনল্যান্ডের পূর্ব অংশকে টেরা নালিয়াস ঘোষণা করে নিজেদের সার্বভৌমত্বের অধীন বলে দাবি করে। তখন তারা এ অংশে নরওয়ের পতাকা উত্তোলন করে, কিন্তু ডেনমার্ক এ ভূখণ্ডে নিজের দাবি বজায় রাখে, কেননা প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্র শক্তিভুক্ত রাষ্ট্রসমূহ সমগ্র গ্রিনল্যান্ড ডেনমার্কের বলে সম্মত হয়েছিল এবং নরওয়ের পররাষ্ট্র মন্ত্রীও এ দাবির প্রতি মৌখিক সম্মতি প্রদান করেছিলেন। ডেনমার্ক আরো দাবি করে যে বহু বছর যাবত সমগ্র গ্রিনল্যান্ডে ডেনমার্কের বৈধ সত্ত্ব বিরাজমান এবং ডেনমার্কে এ সত্ত্বের সুস্পষ্ট বহিঃপ্রকাশও ঘটিয়েছে, অথবা ডেনমার্ক বিরোধটি PCIJ-তে নিয়ে যায়। এই মামলায় কোর্টের বিচার্য বিষয়টি বিষয় ছিল দুটি: এক, কোন দেশ বাস্তব দখলে আছে, এবং দুই, কোন দেশের বৈধ সত্ত্ব বিরাজমান। গ্রিনল্যান্ড ডেনমার্কের সত্ত্ব বিরাজমান এর পক্ষে 12 ভোটের মধ্যে 10 ভোট এবং বিপক্ষে 2 ভোট প্রদত্ত হয়, অর্থাৎ সমগ্র গ্রিনল্যান্ডের উপর ডেনমার্কের সার্বভৌমত্ব স্বীকৃত হয়। বিচার্য বিষয় ছিল যে যখন ডেনমার্ক সমগ্র গ্রিনল্যান্ড, অন্যদিকে নরওয়ে গ্রিনল্যান্ডের পূর্ব অংশ নিজের সার্বভৌমত্বের অধীন বলে দাবি করছে, তখন এটা প্রতিষ্ঠিত ছিল যে ডেনমার্ক গ্রিনল্যান্ডের দখলে আছে ঠিকই, কিন্তু এই দখল সমগ্র গ্রিনল্যান্ড ব্যাপী কার্যকর ছিল কি না। সুতরাং এর পক্ষে বিপক্ষে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ প্রয়োজনীয় ছিল। ডেনমার্ক সাক্ষ্য হিসাবে নিম্নোক্ত বিষয়সমূহ উপস্থাপন করে: এক, 1931 সাল পর্যন্ত অন্য কোনো রাষ্ট্র কোনো বিরুদ্ধ সত্ত্ব দাবি করেনি। দুই, গ্রিনল্যান্ডের ভূমির প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে যদিও সকল সময় নিরবচ্ছিন্নভাবে দখল এর বাস্তব চর্চা করা সম্ভব ছিল না, তবুও ডেনমার্ক বহু আইনি ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করেছিল যেগুলো সমগ্র গ্রিনল্যান্ডের ওপরেই কার্যকর বলে ধরে নেওয়া হয়েছিল। তিন, অন্যান্য রাষ্ট্রের সাথে অনেক চুক্তিতে ও গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সত্ত্ব স্বীকার করে নেওয়া হয়েছিল। চার, নরওয়ের পতাকা উত্তোলনের সাথে সাথে ডেনমার্ক আপাতত উত্থাপন করেছে। সুতরাং 1721 থেকে 1931 সাল পর্যন্ত কার্যকর দখল ও প্রাসঙ্গিক সাক্ষ্য প্রমাণাদি গ্রিনল্যান্ড এর ডেনমার্কের সার্বভৌমত্ব ও বৈধ সত্ত্ব প্রমাণের জন্য যথেষ্ট। প্যারা, সুতরাং এই মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো যে কার্যকারী দখল প্রতিষ্ঠা করতে হলে কিংবা দখলের মাধ্যমে কোনো ভূখণ্ডে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হলে দুটো উপাদান অবশ্যই বর্তমান থাকতে হবে: এক, সার্বভৌমত্ব চর্চার অভিপ্রায়ে ভূমি দখল, ও দুই, অভিপ্রায়ের কার্যকর বহিঃপ্রকাশ। প্যারা, ভৌগোলিক নিকট দখল বৈধ করার পক্ষে কোনো যুক্তি নয়, বরং উপরোক্ত উপাদান দুটি দখলের বৈধতার জন্য বেশি জরুরি। এমনই নীতি ধার্য হয় ক্লিপারটন আইল্যান্ড আর্বিট্রেশনে ব্র্যাকেট ফ্রান্স বনাম মেক্সিকো 1933 ব্র্যাকেট ক্লোজ মামলায়। যে মূলনীতিটি ধার্য হয় তা হল দখল হতে হবে কার্যকরী দখল, নামমাত্র দখল ভূখণ্ড অর্জনের জন্য যথেষ্ট নয়। ঘটনাটি ছিল নিম্নরূপ। প্যারা, ক্লিপারটন মেক্সিকোর উপকূলে ছোট্ট একটি দ্বীপ, দ্বীপটিতে মূল্যবান খনিজ পদার্থ ছিল। সেই দ্বীপে কোনো জনবসতি ছিল না, কিন্তু মেক্সিকোর জেলেরা সময় সময় এই দ্বীপে মাছ শিকার করতে আসতো। এক ফরাসি নাবিক দ্বীপটি আবিষ্কার করে বলে দাবি করে এবং জাহাজ থেকে দ্বীপে নেমে ফ্রান্সের পতাকা উত্তোলন করে এবং ও উপকূলে ছোট্ট একটা পার্টির আয়োজন করে হাওয়াই চলে আসে এবং সেখানে ফরাসি কনসুলেটর এর মাধ্যমে বিষয়টি হনুলুলু সরকারকে অবগত করে এবং হনুলুলু জার্নালেও 1858 সালে ফরাসি সরকার এর পক্ষ থেকে দ্বীপটিতে ফরাসি সার্বভৌমত্বের ঘোষণা দেয় এবং সর্বশেষ লন্ডন চলে এসে প্রাতিষ্ঠানিকভাবে দ্বীপটির আবিষ্কার ও তার উপর ফরাসি সার্বভৌমত্বের ঘোষণা করে। কিন্তু 1897 সালে মেক্সিকো ফরাসি দাবি অস্বীকার করে এবং যুক্তি দেখায় যে দ্বীপটি মেক্সিকো থেকে এত নিকটে যে কেবল মেক্সিকোই এর মালিকানা দাবি করতে পারে। বিরোধটি আর্বিট্রেশনে পাঠানো হয়। প্যারা আর্বিট্রেশনে ধার্য হয় যে ক্লিপার্টন দ্বীপ ফরাসি সার্বভৌমত্বের অধীন এবং 17 নভেম্বর 1858 সালে যখন ফ্রান্স এই দ্বীপের সার্বভৌমত্ব ঘোষণা দেয় তখন থেকেই এটা ফ্রান্সের। এই রায়ের কারণ হিসেবে উল্লেখ করা হয় যে ফ্রান্স যথোপযুক্তভাবে এই দ্বীপে নিজের সার্বভৌমত্ব চর্চার অভিপ্রায় ব্যক্ত করেছে, প্রথমত দ্বীপের পতাকা উত্তোলন করে, দ্বিতীয়ত হাওয়াই অফিসিয়াল বুলেটিনে নিজের অভিপ্রায় প্রকাশ করে, তৃতীয়ত লন্ডনে এসে অফিসিয়াল ঘোষণা দেবার মধ্যে দিয়ে ফ্রান্স সুস্পষ্ট ও কার্যকর দখল প্রতিষ্ঠা করেছে। তাই যদিও দ্বীপটি মেক্সিকোর খুব নিকটবর্তী তবুও কেবল প্রাকৃতিক নৈকট্যই দখল প্রতিষ্ঠা করে না, ফ্রান্স দখল প্রতিষ্ঠার শর্ত পূরণ করেছে বলে দ্বীপটি ফরাসি সার্বভৌমত্বের অধীন। প্যারা বিভিন্ন মামলায় কার্যকর দখলের উপাদান হিসেবে আরো কিছু শর্ত উল্লেখ করা হয়, যেমন এক দখলকৃত ভূখণ্ডে রাষ্ট্রের পক্ষ থেকে সার্বভৌমত্বের ঘোষণা দিতে হবে, ব্যক্তিগত ঘোষণা যথেষ্ট নয়। 2, দখল শান্তিপূর্ণ হতে হবে। 3, অন্য রাষ্ট্রের সম্মতি নিয়ে দখল চর্চা করলে সে দখল কার্যকর হবে না। প্যারা দখল দখল সংক্রান্ত শর্তাবলীতে বিংশ শতাব্দীতে ব্যাপক পরিবর্তন এসেছে, যেমন পূর্বে সামাজিক কিংবা রাজনৈতিক ভাবে সংঘবদ্ধ জনবসতি না থাকলে কোন অঞ্চলে জনবসতিকে উপেক্ষা করা অঞ্চলগুলোকে টেরা নালিয়াস ঘোষণা করা হতো, যেমন অস্ট্রেলিয়াতে যখন যুক্তরাজ্য সার্বভৌমত্ব ঘোষণা করে তখন এই অঞ্চলের অধিবাসী জনগণকে উপেক্ষা করে অস্ট্রেলিয়ার ভূখণ্ডকে টেরা নুলিয়াস গণ্য করা হয়। প্যারা বর্তমানে কিন্তু এমন মামলাও দেখা যাচ্ছে যেখানে ব্যক্তিগত মালিকানাকে সাক্ষ্য হিসেবে নিয়েও দখল সত্ত্ব মীমাংসা করা হয়েছে। এর একটি উৎকৃষ্ট উদাহরণ রান অব কাচ আর্বিট্রেশন ইন্ডিয়া বনাম পাকিস্তান 1968। এই সালিসিতে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় তথ্য, ভৌগোলিক অবস্থান ও ন্যায়প্রণতার ভিত্তিতে কাচের রান এলাকায় পাক ভারত সীমান্তে নগর পাকার নামে 320 বর্গ মাইল এলাকা পাকিস্তানকে প্রদান করে। এই মামলায় স্বীকার করা হয় যে পশুচারণ এরকম সাধারণ ব্যক্তিগত অর্থনৈতিক কর্মকাণ্ডকেও ক্ষেত্র বিশেষে রাষ্ট্রের সত্র সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যায়। এ সালিসিতে আরো ধার্য হয় যে সার্বভৌমত্বের প্রকাশের ধরন, প্রথা, ঐতিহ্য, সময়, স্থান ও রাজনৈতিক প্রতিষ্ঠানের পার্থক্যের কারণে ভিন্ন ভিন্ন রূপ নিতে পারে। এতক্ষণ যাবত ভূখণ্ড অর্জনের অন্যতম পন্থা দখল সম্পর্কে যে আলোচনা করা হলো শেষ প্রসঙ্গে বলা যায় যে যদিও পন্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবুও বর্তমান শতাব্দীতে এর গুরুত্ব অনেক কমে এসেছে, কেননা এখন সম্ভবত টেরা নালিয়াস বলে আর কোনো ভুই নেই। অন্যদিকে জোরপূর্বক দখল পূর্বেও যেমনই অবৈধ ছিল তেমন বর্তমানেও। 1928 সালে ব্রায়ান ক্লগ অ্যাক্ট এবং জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদ বলে জবর দখল প্রাতিষ্ঠানিকভাবে অবৈধ ঘোষিত। রাজ্য জয় কনকোয়েস্ট অর অ্যানেক্সেশন সংযোজন ভূখণ্ড অর্জনের আরেকটি অন্যতম পন্থা এবং এ পন্থাটি কেবল যুদ্ধের পরেই গ্রহণ করা সম্ভব ছিল। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বিদেশি ভূমি বিজয় ও নিজ ভূমির অন্তর্ভুক্ত করে স্নেহাকে সংযোজন বলা হয়। বলা যায়। মূল কথা হচ্ছে শক্তি প্রয়োগের মাধ্যমে অন্যের ভূখণ্ড দখল করা এবং সেখানে সার্বভৌমত্ব কায়েম বা নিজ ভূখণ্ড ভুক্ত করাই রাজ্য জয় বা সংযোজন। কারা রাজ্য জয় বা সংযোজন পন্থায় ভূখণ্ড অর্জন সাধারণত দু ধরনের কার্যাবলীর মাধ্যমে করা হয়ে থাকে। এক, কোন ভূখণ্ড বিজয় করে তা নিজ ভূখণ্ডের অধীনে সংযোজন করে নেয়া, বা খ, কোন এলাকার উপর হয়তো মোটামুটি ভাবে কর্তৃত্ব বজায় আছে এমন এলাকাকে সংযোজিত এলাকা বলে ঘোষণা দেয়া। প্যারা, প্রথমত ঘটনা পারস্পর্যই বেশি স্বাভাবিক, তবে দ্বিতীয়টিরও নজির আছে। যেমন কয়েক বছর জাপানের কর্তৃত্বাধীনে থাকার পর 1910 সালে জাপান কর্তৃক কোরিয়া সংযোজন। প্যারা, কেবলমাত্র কোন রাজ্য জয় করে নেয় যথেষ্ট নয়, উপরন্তু সংযোজিত করবার অভিপ্রায়ের ঘোষণাও দেওয়া আবশ্যক। সাধারণত সংযোজিত করতে ইচ্ছুক এমন অনন্য অনন্য বিরুদ্ধ শক্তির নিকট নোট পাঠানোর মাধ্যমে এরকম ঘোষণা দেওয়া হয়। প্যারা, পূর্বে বৈধ অবৈধ সব রকম শক্তি প্রয়োগের মাধ্যমেই সংযোজন করা হতো, কিন্তু 1928 সালে ব্রায়ান কেলগ অ্যাক্ট এ জাতীয় নীতি হিসেবে যুদ্ধকে বেআইনি ঘোষণা করার ফলে সংযোজনের মাধ্যমে ভূখণ্ড অর্জন করা সম্ভব নয় বললেই চলে। প্যারা, জাতিসংঘ সনদের 2-4 নং অনুচ্ছেদেও বলা হয়েছে যে জাতিসংঘের সকল সদস্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোন রাষ্ট্রের আঞ্চলিক ভূখণ্ড অথবা জাতিসংঘের উদ্দেশ্যাবলীর পরিপন্থী সকল প্রকার বল প্রয়োগের হুমকি প্রদান কিংবা বল প্রয়োগ করা হতে বিরত থাকবে। প্যারা, নিরাপত্তা পরিষদের রেজুলেশন 292 যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড দখলের প্রথাকে অস্বীকার করেছে। প্যারা, 1970 সালের আন্তর্জাতিক আইনের নীতিমালা সংক্রান্ত ঘোষণায় 10 অনুচ্ছেদে বলা হয়েছে শক্তি প্রয়োগ বা হুমকির দ্বারা কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ড অর্জন করতে পারবে না, শক্তির প্রয়োগ বা হুমকির দ্বারা অর্জিত কোনো ভূখণ্ড বৈধভাবে স্বীকৃত হবে না। প্যারা, নিরাপত্তা পরিষদের রেজুলেশন 1992 সর্বসম্মত ও রেজুলেশন 662 ব্র্যাকেট 1990 ব্র্যাকেট ক্লোজ সর্বসম্মত ও দ্ব্যর্থহীন ভাবে গৃহীত হয়। এতে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেয় যে ইরাক কর্তৃক যে অজুহাতে কুয়েত সংযোজন করা হোক না কেন তা অবৈধ এবং সকল রাষ্ট্র ও সংস্থাকে এ সংযোজনকে স্বীকৃতি দিতে বা স্বীকৃতিতে পর্যবসিত হয় এরূপ কার্য করা হতে বিরত থাকতে আহ্বান করা হয়। পরিবৃদ্ধি অ্যাক্রিশন AACRETION, এটি ভূখণ্ড অর্জিত হবার একটি প্রাকৃতিক পন্থা। যখন প্রাকৃতিক কারণে ব্র্যাকেট যেমন পলি জমা কিংবা বাহিত বালু জমা হওয়া ব্র্যাকেট ক্লোজ কোনো সার্বভৌম ভূখণ্ডের পরিবৃদ্ধি ঘটে তখন এই পন্থায় ভূখণ্ড অর্জিত হতে পারে, সেক্ষেত্রে সত্য ঘোষণার প্রয়োজন হয় না। বিভিন্ন উপায়ে এরও পরিবৃদ্ধি ঘটতে পারে, যেমন নদীর মোহনায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে নতুন ভূখণ্ড বা রাষ্ট্রীয় সমুদ্রে নতুন দ্বীপ সৃষ্টি হতে পারে। নদী যদি আন্তর্জাতিক সীমানা হয় তবে তার গতিপথ পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রীয় সীমানা বাড়তে পারে। ভূমিকম্পে সমুদ্র তীরবর্তী অঞ্চলে নতুন ভূখণ্ড বা রাষ্ট্রীয় সমুদ্রে নতুন দ্বীপ সৃষ্টি হতে পারে। প্যারা, পরিবৃদ্ধির একটি উদাহরণ হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। 70-এর দশকের প্রথম দিকে বাংলাদেশের উপকূলবর্তী সমুদ্রাঞ্চল হাড়িয়া বাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় একটি ভূখণ্ড গোচরীভূত হয়। বাংলাদেশের নাম দেয় দক্ষিণ তালপট্টি দ্বীপ। ভারত ও দক্ষিণ মুরল্যান্ড নাম দিয়ে দ্বীপটি দাবি করে। ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ এবং আন্তর্জাতিক আইন ও ন্যায়প্রণতার বিচারে দ্বীপটি বাংলাদেশের বলে প্রতীয়মান হয়। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে রিও গ্রান্ডে নদীয় এরূপ পরিবৃদ্ধির এক নমুনা। দীর্ঘ দখল জনিত স্বত্বাধিকার প্রেসক্রিপশন। সাধারণভাবে দীর্ঘ দখল জনিত স্বত্বাধিকার বা প্রেসক্রিপশন বলতে বোঝায় দীর্ঘদিন যাবত বিরুদ্ধ দখলাধিকার চর্চার মাধ্যমে কোনো স্বত্বের অধিকারী হওয়া। আন্তর্জাতিক আইনেও দীর্ঘ ও কার্যকর কর্তৃত্ব বজায় রাখার মাধ্যমে স্বত্ব অর্জন করা সম্ভব। বস্তুত দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ উপায়ে অন্য সার্বভৌমের অধীন কোন ভূমিতে সার্বভৌমত্ব চর্চার মাধ্যমে দীর্ঘ দখলজনিত স্বত্বাধিকার জন্মায়। আইল্যান্ড অফ পালমাস মামলা এ পন্থার এক উৎকৃষ্ট উদাহরণ। তবে আন্তর্জাতিক আইনে কোনো প্রতিষ্ঠিত নীতি নেই যার মাধ্যমে সুস্পষ্টভাবে বলা যাবে ঠিক কত বছর অধিকার চর্চা করলে এরূপ স্বত্বাধিকার বৈধ বলে বিবেচিত হবে। তেরা, দখল এর ন্যায় এ পন্থা ও কার্যকর কর্তৃত্ব বজায় রাখার উপর নির্ভরশীল, তবে দখলের সাথে এ পন্থার পার্থক্য পূর্বোক্তটিতে টেরা নুলিয়াস দখল করা হয়। অন্যদিকে এ পন্থায় অন্য সার্বভৌমত্বের অধীন ভূমিতে দখল চর্চা করা হয়, তবে অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে। প্যারা, দীর্ঘ দখলজনিত দখলই সত্ত্ব পন্থার উল্লেখযোগ্য মামলা টেম্পল আব প্রিয়া বিহিয়ার বিহিয়ার মামলা দ্য টেম্পল অব প্রিয়া PREAH BIVISEAR কেস, প্রিয়া বিহিয়ার বৌদ্ধ মন্দির মামলা কম্বোডিয়া ভার্সেস থাইল্যান্ড ICJ 1967। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমানা সংক্রান্ত বিরোধ হতে এই মামলার উদ্ভূত হয়। প্রিয়া বিহিয়ার মন্দিরটি ছিল অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক ঐতিহ্যগত বিচারে মূল্যবান নিদর্শন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত অঞ্চলে এই বৌদ্ধ মন্দিরটি অবস্থিত ছিল। মূলত থাইল্যান্ডের অন্তর্ভুক্ত অঞ্চলেই এর অবস্থান ছিল। ১৯০৪ সালে কম্বোডিয়া ব্র্যাকেট তৎকালীন ফরাসি উপনিবেশ ব্যাংকলজ ও থাইল্যান্ডের সীমান্ত ফ্রান্স ও থাইল্যান্ডের মধ্যকার এক চুক্তি দ্বারা নির্ধারিত হয়। চুক্তিতে নির্ধারিত জলভূমির রেখা বরাবর সীমান্ত ভাগ করা হয় এবং পরবর্তীতে ফ্রান্স ও সিয়ামিজ কমিশন এর জরিপ ও কৌশলী জনবলের সহায়তায় বিস্তারিত মানচিত্র তৈরি করা হয়। মানচিত্রে যদিও ভুলক্রমে তবুও অত্যন্ত সুস্পষ্টভাবে মন্দিরটি কম্বোডিয়ার অংশে দেখানো হয়। মানচিত্রের কপি থাই সরকারকে দেওয়া হয় এবং তারা কোনো প্রতিবাদ উত্থাপন করেনি, বরং মানচিত্র গ্রহণ করে ও আরও কিছু কপির জন্য অনুরোধ করে। প্যারা, কয়েক বছর পর থাই যুবরাজ মন্দিরে ভ্রমণে যান এবং মন্দিরের চূড়ায় ফরাসি পতাকা উঠতে দেখেন, কিন্তু কোনো প্রতিবাদ করেননি। প্যারা, বিরোধের সূচনা হয় মূলত যখন ইউনেস্কো মন্দিরটির প্রাচীনত্ব ও ঐতিহ্যগত মূল্য বিবেচনা করে এনে ঐতিহাসিক নিদর্শন বলে ঘোষণা দেয় এবং মন্দিরটি রক্ষণাবেক্ষণে বহু মিলিয়ন ডলারের কার্যক্রম হাতে নেয়। থাইল্যান্ড তখন মন্দিরটি নিজেদের দেশে অবস্থিত বলে দাবি করতে থাকে এবং বলে যে মন্দিরটি কম্বোডিয়ার মানচিত্রে ভুল ক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। প্যারা, কিন্তু কম্বোডিয়া মন্দিরের ওপর নিজেদের দাবি বজায় রাখে, পরে মোকদ্দমাটি নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক আদালতে যায়। আদালতের সিদ্ধান্তে বলা হয় যেহেতু দীর্ঘকাল মন্দিরটি থাইল্যান্ড দাবি করেনি এবং শান্তিপূর্ণভাবে কম্বোডিয়ার সার্বভৌমত্ব বজায় ছিল, তাই মন্দিরটি কম্বোডিয়ার রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হবে। কোনো অঞ্চলের ওপর সত্ত্বাধিকার প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই প্রমাণ করতে হবে যে সুদীর্ঘকাল ব্যাপী নির্বিঘ্নে ও নির্বিবাদে তার ওপর কর্তৃত্ব প্রয়োগ করা হয়েছে। অর্পণ বা বিনিময় সিসেশন অর এক্সচেঞ্জ, ভূখণ্ড অর্জনের আরেকটি উল্লেখযোগ্য পন্থা হচ্ছে বিনিময় বা অর্পণ। রাষ্ট্রের সার্বভৌমত্বের নীতির ওপরে ভূখণ্ড হস্তান্তরের অধিকার প্রতিষ্ঠিত। তারা, যদি দুটি রাষ্ট্র পারস্পরিক চুক্তির মাধ্যমে নিজ রাষ্ট্রের ভূখণ্ডের অংশবিশেষের কর্তৃত্ব অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করে তবে তা সমর্পণ বা বিনিময় বলে। সমর্পণ শান্তিপূর্ণ উপায়ে যেমন ক্রয় বিক্রয় কিংবা বিনিময়ে অথবা যুদ্ধের ফলস্বরূপ সন্ধি চুক্তির মাধ্যমে অথবা অন্য কোনোরূপ আত্মসমর্পণের মাধ্যমে সম্পন্ন হতে পারে। বিনিময়ের সবচেয়ে বোধগম্য উদাহরণ বেরুবাড়ির সাথে 3 বিঘা করিডোরের বিনিময়। প্যারা, বিখ্যাত ভেনিস বন্দর প্রথমে ছিল অস্ট্রিয়া। অস্ট্রিয়া বন্দরটি ফ্রান্সের কাছে অর্পণ করে, ফ্রান্স আবার তা ইটালির কাছে হস্তান্তর করে। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তি দ্বারা 1919 সালে জার্মানি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সান ফ্রান্সিসকো চুক্তি দ্বারা 1951 জাপান মিত্র শক্তির নিকট অনেক ভূখণ্ড অর্পণ করে। বিক্রি দান ও বিনিময়ের মাধ্যমেও অর্পণ সাজিত হতে পারে। যুক্তরাষ্ট্র ফ্রান্স থেকে লুইসিয়ানা ও রাশিয়া থেকে আলাস্কা ক্রয় করে 1967। 1875 সালে রাশিয়া দক্ষিণ শাখালিনের বিনিময়ে কুরিল দ্বীপপুঞ্জ জাপানের কাছে অর্পণ করে। প্যারা, তবে অর্পণের ক্ষেত্রে সবসময় একটা বিষয় মনে রাখতে হবে যে হস্তান্তরিত ভূখণ্ডের উপর অর্পণকারী রাষ্ট্রের যে অধিকার ছিল ভূখণ্ড অর্জনকারী রাষ্ট্র তার থেকে বেশি অধিকার অর্জন করে না। উদাহরণস্বরূপ পালমাস দ্বীপ 1928 সালিশি মামলার উল্লেখ করা যেতে পারে। স্পেন 1898 সালে প্যারিস চুক্তি অনুযায়ী ফিলিপাইন দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রকে অর্পণ করে। চুক্তিতে পালমাস দ্বীপকে ফিলিপাইনের অংশ হিসেবে দেখানো হয়, কিন্তু যুক্তরাষ্ট্র যখন দ্বীপটির দখল নিতে যায় তখন দেখা গেল ওইটি ওলন্দাজদের নিয়ন্ত্রণাধীন। সালিসিতে যুক্তরাষ্ট্র দাবি করে যে পালমাস দ্বীপ 1898 সালের আগে স্পেনের কার্যকর নিয়ন্ত্রণ ছিল এবং যুক্তরাষ্ট্র দ্বীপটি স্পেনের নিকট হতে অর্পণের মাধ্যমে অর্জন করেছে। প্যারা, সালিস নিষ্পত্তিকারী ম্যাক্স হুবার তার অভিমতে বলেন, যদি স্পেন কখনো আগে দ্বীপটির উপর তার সার্বভৌমত্ব কায়েম করেও থাকে, ব্র্যাকেট এ প্রশ্নটির মীমাংসা অবশ্য তিনি করেননি, ব্র্যাকেট ক্লোজ। তবুও নেদারল্যান্ড অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকেই দ্বীপটি শাসন করে আসছে এবং সার্বভৌম শক্তি স্পেনের স্থলাভিষিক্ত হয়েছে। যেহেতু 1898 সালে দ্বীপটির উপর স্পেনের কোনো সত্ত্ব ছিল না, যুক্তরাষ্ট্র কর্তৃক স্পেনের কাছ থেকে সত্ত্ব অর্জনের প্রশ্নই আসে না। প্যারা, রাষ্ট্রীয় ভূখণ্ড অর্জনের উল্লেখিত পন্থাগুলো বর্তমানে খুব একটা কার্যকর বা বাস্তবসম্মত নয়, তবুও পূর্বে অর্জিত সত্যের ব্যাপারে কোনো সন্দেহ বা প্রশ্ন উত্থাপিত হলে তা নিরসনে এই পন্থাগুলো বিশ্লেষণ ও ব্যাখ্যা আবশ্যক হয়ে দাঁড়ায়। চ্যাপ্টার 5 সমাপ্ত, পৃষ্ঠা 74 সমাপ্ত।